আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে দেখে, আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে দেখে, তোমার পথ আলোয় ভরানো জানি আমার পথ আধারে আছে যে দেখে, আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে দেখে। সেই শপথের মালা খুলে আমার গেছো যে ভুলে, সেই শপথের মালা খুলে আমার গেছো যে ভুলে, তোমারেই তবু দেখি বারে বারে আজ শুধু দূরে থেকে, আমার পথ আধারে আছে যে ঢেকে, আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে দেখে। আমার কুল ছাড়ি তব বিশ্বরণের খেয়া ভরা পালে অকুলে দিয়েছি পাড়ি, আমার কুল ছাড়ি তব বিশ্বরণের খেয়া ভরা পালে অকুলে দিয়েছি পাড়ি, আজ যতবার দীপ জ্বালি আলো নয় পাই কালি, আজ যতবার দীপ জ্বালি আলো নয় পাই কালি, এ বেদনা তবু সহি হাসি মুখে নিজের লুকাই রেখে, আমার পথ আধারে আছে যে ঢেকে, আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে দেখে।